পরবাসে তুমি চলে যাইবারে, তুমি চলে যাইবারে বন্ধু রে কবে আইবারে, তুমি চলে যাইবারে বন্ধু রে কবে আইবারে, দূর কোন পরবাসে তুমি চলে যাইবারে। পোড়া কপাল সোনার কাঁকন হানি, ফাগুন আমার হইবে বিফল জানি, পোড়া কপাল সোনার কাঁকন হানি, ফাগুন আমার হইবে বিফল জানি, দূর কোন পরবাসে তুমি চলে যাইবা, চলে যাইবা তুমি চলে যাইবা রে বন্ধু রে কবে আইবা রে, তুমি চলে যাইবা রে। পদ্ম পাতায় রাতের শিশির সম, যাইবে শুকায় হায় রে পিড়ি মম, পদ্ম পাতায় রাতের শিশির সম, যাইবে শুকায় হায় রে পিড়ি মম, দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে বন্ধু রে কবে আইবা রে, তুমি চলে যাইবা রে। তুমি ফিরে এলে আমার কবরই খুলি, দিব যে মুছাই তোমারই পায়ের ধুলি, তুমি ফিরে এলে আমার কবরই খুলি, দিব যে মুছাই তোমারই পায়ের ধুলি, দূর কোন পরবাসে তুমি চলে যাইবা, চলে যাইবা তুমি চলে যাইবা রে বন্ধু রে কবে আইবা রে, তুমি চলে যাইবা রে।